السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قرآن الكريم سورة يوسف এর তাফসীর পেশ করা হচ্ছিল আজকের আলোচনা শুরু হচ্ছে سورة يوسف এর 77 নম্বর আয়াত থেকে পূর্বের আলোচনায় বলা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল শিক্ষা দিয়েছিলেন কিভাবে তার ভাইকে নিজের কাছে রেখে দিবেন, এজন্য তিনি আগের থেকেই জেনে নিয়েছিলেন দীন ইব্রাহিম বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দীনকে অনুসরণ করেন সেই দীনের বা সেই ধর্মের বিচার হল যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে যার মাল চুরি করল তার কাছে ওই চোরকে হস্তান্তর করা হতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কৌশলে তার ভাইয়ের খাদ্যের সেই বস্তার ভিতরে নিজের পেয়ালা ঢুকিয়ে দিতে বলেছিলেন এবং সেভাবেই যখন তারা রওনা হয়ে গেল পিছন থেকে ডাক দিলেন যে হে কাফেলার লোকেরা তোমরা দাঁড়াও, তোমরা চুরি করেছ। তারা দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করল এবং বলল যে আমরা চোর নই। এরপরে ইউসুফের লোকেরা গিয়ে যখন তালাশ করে প্রথমে অন্য ভাইদের ব্যাগ তালাশ করে না পাইল, শেষে গিয়ে বিনিয়ামিনের ব্যাগের থেকে সেই হারানো পেয়ালা বের করল। যেহেতু তারা আগে দৃঢ়তার সঙ্গে বলেছিল যে আমরা চোর নই, এখন তাক দেখা যাচ্ছে তাদের থেকেই সেই হারানো মাল পাওয়া যাচ্ছে, এই জন্য তারা সঙ্গে সঙ্গে নিজেদের দোষকে আড়াল করার জন্য একটা উত্তর দিল, সেটার থেকে আজকে আলোচনা শুরু হচ্ছে। তারা বলল যে যদি ইউসুফের যদি বিনিয়ামিন চুরি করে থাকে এটা কোনো আশ্চর্য বিষয় নয়, কারণ তার এক ভাই সেও আগে চুরি করেছিল। মূলত এই আয়াত থেকে বোঝা যায় যে তার ভাই কি চুরি করেছিল, এই ভাইটাই ইউসুফ আলাইহিস সালাম। মূলত তার ছোটবেলায়ও এরকম কৌশল করেই তাকে তার খালা লালন পালন করেছিল, তো মূলত সেদিকে ইঙ্গিত করেছিল যে ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন কাবলু, যদি ইউসুফ চুরি করে থাকে তাহলে এটা কোনো আশ্চর্য বিষয় নয়, কারণ তার ভাই, আর যদি বিনিয়ামিন চুরি করে থাকে এটা কোনো আশ্চর্য বিষয় নয়, কারণ তার ভাই ইউসুফ ইতিপূর্বে চুরি করেছিল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝলেন এ কথার থেকে ইউসুফ সম্পর্কে তাদের মনে এখনো কি ধারণা এবং তার ভাইয়ের সঙ্গে এরা কি আচরণ করেছে, তিনি বিষয়টাকে মনে রাখলেন। ফাসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বিষয়টাকে মনে মনে গোপন রাখলেন, ওয়া লাম ইউবদিহা লাহুম, তাদের কাছে আর প্রকাশ করলেন না, শুধু এতটুকু বললেন, মনে মনে বললেন, আলা আনতুম শাররুম মাকানা, বরং তোমরাই খারাপ, তোমরাই আসলে নষ্ট মানুষ, এটা মনে মনে তিনি বললেন। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যে বিষয়ে আলোচনা করছো এ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। এরপরে এখন যেহেতু তাদের মধ্যে বিনিয়ামিন চোর হিসেবে সাব্যস্ত হল এবং তাদের বিচার অনুযায়ী ইউসুফকে বিনিয়ামিনকে ইউসুফের কাছেই রেখে যেতে হবে, অপরদিকে তারা তাদের আব্বার সঙ্গে অঙ্গীকারাবদ্ধ ছিল যে বিনিয়ামিনকে তার কাছে আবার ফেরত নিয়ে আসবে, সেই জন্য এখন তারা ইউসুফের কাছে তথা মিশরের বাদশার কাছে আবেদন করতে লাগলো। কালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান, তারা বলল হে আজিজ মিশরের অধিপতি, ইন্না লাহু আবান শাইখান কাবীরান, তার একজন বৃদ্ধ পিতা আছে। ফাখুজ আহাদানা মাকানাহু, আপনি আমাদের থেকে কোন একজনকে তার স্থলে রেখে দিন। ইউসুফের মানে বিনিয়ামিনকে ফেরত দিয়ে তার পরিবর্তে আমাদের থেকে কোন একজনকে আপনি রেখে দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, কারণ আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই একজন মুহসিন, অত্যন্ত দয়ালু মানুষ, ভালো মানুষ, আমাদের আব্বার প্রতি সদয় হয়ে আপনি বিনিয়ামিনকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে আমাদের কাউকে রাখুন। আলা মাআদাল্লাহি আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ইন্না ইযাল লাযালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি এই কাজ করার থেকে আল্লাহর কাছে পানা চাই, এমন কাজ করা সম্ভব না যে আমরা যার কাছে আমাদের সামান পেয়েছি তাকে বাদ দিয়ে তোমাদের নিরপরাধ একজনকে রেখে দিব, এটা একটা নিশ্চয়ই জুলুম, অত্যাচার, এ ধরনের অপরাধমূলক কাজ আমি করতে পারি না। এবারে যখন ইউসুফের দরবার থেকে তারা নৈরাশ হয়ে গেল, তারা আলাদা হয়ে পরামর্শে বসলো। ফালাম্মাস্তাই আসু মিনহু খালাসু নাজিয়া, যখন তারা ইউসুফের দরবার থেকে নৈরাশ হয়ে গেল, এবারে তারা খালাসু নাজিয়া, তারা নিজেরা পরামর্শ করার জন্য বসলো। আলা কাবীরুহুম আলাম তাআলামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি, তাদের মধ্যে বড় যে ব্যক্তি, বড় ভাই, দায়িত্ব বেশি, সে বলল আলাম তাআলামু, তোমরা কি জানো না, তোমাদের কি মনে নাই, আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি, যে তোমাদের পিতা আল্লাহর নামে তোমাদের থেকে শপথ নিয়েছেন। আমিন কাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে কি বাড়াবাড়ি করেছো তাও তোমাদের জানা, সুতরাং এখন এই অবস্থায় আমি কোন অবস্থাতেই আব্বার কাছে ফেরত যেতে পারি না, আমি এখানে বসে পড়লাম। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযান আলি আবি আও ইয়াহকুম আল্লাহু লি, সুতরাং আমি এখানেই থাকবো যতক্ষণ না আব্বা আমাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন অথবা আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কোনো ফয়সালা করবেন, আমার ব্যাপারে কোনো ফয়সালা করবেন। আহুয়া খাইরুল হাকিমিন, তিনি সবচেয়ে উত্তম বিচারক, সুতরাং আল্লাহর উপরে ভরসা করে আমি এখানে থেকে গেলাম, তোমরা বরং চলে যাও। ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের আব্বা জানের কাছে ফিরে যাও। ফাকুলু, এবং তোমরা গিয়ে তাকে বলো, ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, হে আমাদের আব্বা জান, নিশ্চয় আপনার ছেলে চুরি করেছে, এটা গিয়ে বলো, ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন। আমরা তো যেটা জেনেছি এটাই বলতে পারি, আমরা অদৃশ্যের কোন এলেম আমাদের কাছে নেই, আমরা গায়েব জানি না, যেটা বাস্তব হয়েছে আমরা তাই বলছি। ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, আমরা যেই জনপদে যেই এলাকায় ছিলাম সেইখানের লোকদেরকে আপনি জিজ্ঞেস করুন। ওয়ালাইর আল্লাতী আকবালনা ফিহা, এবং যেই কাফেলার সঙ্গে আমরা ছিলাম আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। ওয়া ইন্না লা সাদিকুন, আমরা বরং সত্যবাদী। এখানে আর একথা বলে না যে আপনি আমাদের বিশ্বাস করবেন, আগের বারে কিন্তু তা বলেছিল, ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে এসে বলেছিল, তাকে বাগে ফেলেছে, খেয়ে ফেলেছে, আমরা যদিও সত্যবাদী আপনি তো বিশ্বাস করবেন না, এটা বলেছিল ওখানে, এখানে আর তা বলছে না, কারণ ওখানে তারা অন্যায় করেছিল, এইখানে তাদের অন্যায় না। ইয়াকুব আলাইহিসসালামকে যখন বলা হলো তিনি উত্তর দিচ্ছেন, কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসবরুন জামিলুন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, ইয়াকুব আলাইহিসসালাম বললেন বরং তোমাদের নফস তোমাদের মন একটা কাজকে সুন্দর সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছে, আগের বারে যেরকম ভাবে ইউসুফকে তোমরা চক্রান্ত করে আর নিখোঁজ করে দিয়েছ, এরপরে আমার কাছে এসে তোমরা বলেছ তাকে বাঘে খেয়ে ফেলেছে, মিথ্যা রক্ত মিশ্রিত করে নিয়ে এসেছ, এরকম তোমরা এই কাজটা যেমন তোমাদের জন্য সহজ হয়েছিল তোমরা ঠিক আরো একটা সহজভাবে একটা কাজ তৈরি করে নিয়ে এসেছ। বোঝা গেল যে নবীরা গায়েব জানেন না, তাহলে এখানে বলতেন যে হ্যাঁ এইবার তোমাদের দোষ না তা বলেন নাই, বরং তিনি বললেন কালা বাল সাফারাত লাকুম আনফুসুকুম আমরান, তোমরা আগে যেরকম ভাবে একটা অন্যায় কাজকে সহজ করে উপস্থাপন করেছিলে এবারও তোমাদের মন তোমাদেরকে একটা কাজ সহজ করে দিয়েছে। ফাসবরুন জামিলুন, সুতরাং আমি সবর করব, ধৈর্য ধারণ করব এবং উত্তম ধৈর্য ধারণ করব। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ধৈর্যের ফলে তাদের সকলকে আমার কাছে আবার ফেরত দিয়ে দিবেন। এটা একটা ধারণা, এটার কোনো প্রমাণ ছিল না যে আল্লাহ ফেরত দিবেন, যেহেতু সবরের মাধ্যমে আল্লাহ তারা সাহায্য করেন সেই ভিত্তি তিনি বললেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত কৌশলী। ওয়াতাওয়াল্লা আনহুম, এই বলে ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফা, এবং বললেন যে হায় ইউসুফের জন্য আমার আফসোস। ওয়াবিয়াদাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। কালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফা, ইউসুফের ভাইয়েরা বললেন, ইয়াকুবের সন্তানরা বললেন, আপনি সবসময় ইউসুফের আলোচনা করেন, হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন, হয়তো আপনি এর মাধ্যমে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন অথবা আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি মানসিক রোগী হয়ে যাবেন অথবা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি, ইয়াকুব আলাইহিসসালাম বললেন যে আমি আমার দুঃখ আমার কষ্ট আমার এই দুরবস্থা আল্লাহর কাছে উপস্থাপন করছি। ওয়া আলামু মিনাল্লাহি মা লা তাআলামুন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ইয়া বানী ইযহাবু, হে আমার ছেলেরা তোমরা আবার বের হয়ে যাও। ফাতাহাসসু মিন ইউসুফা আখিহি ওয়া লা তাইআসু মির রূহিল্লাহি, তোমরা ইউসুফকে এবং তার ভাইকে তালাশ করো। ওয়ালা তাইআসু মির রূহিল্লাহি, এবং তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয় আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররাই নৈরাশ হয়, এছাড়া মুমিনরা নৈরাশ হতে পারে না। এবারে ইয়াকুব আলাইহিসসালামের পরামর্শের ভিত্তিতে আবার তারা চলে গেল মিশরে এবং আবারও গিয়ে আজিজে মিসরের দরবারে প্রবেশ করল। ফালাম্মা দাখালু আলাইহি, এবারে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের দরবারে মিশরের অধিপতির দরবারে গিয়ে হাজির হল, কালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা দুররু ওয়া জিনা বিবিদাআতিন মুজজাতিন ফাওফিলানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদদিকিন। ফালাম্মা দাখালু আলাইহি, যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের কাছে প্রবেশ করল, তারা জানে না যে এটা ইউসুফ। কালু ইয়া আইয়ুহাল আজিজু, তারা বলল হে আজিজ মিশরের অধিপতি, মাসসানা ওয়া আহলানা আদ-দুররু, আমাদের এবং আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ, আমাদের দুর্যোগ এবং খাদ্যের অভাব দেখা দিয়েছে। ওয়া জিনা বিবিদাআতিন মুজজাতিন, আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে আপনার কাছে এসেছি, এদি আমরা পুরোটা পাব না, রেশন নেওয়ার জন্য যে সামান্য মূল্য ধার্য করা ছিল তাও এবার আনতে পারেন নাই। ফাওফিলানাল কাইলা, আপনি আমাদের জন্য পুরোটাই রেশন যা আমাদের দেওয়া হয় সেভাবে আপনি পুরোটাই দিবেন, যদিও আমরা আপনাকে বিনিময়ে পুরো দিতে পারছি না। ওয়া তাসাদদাক আলাইনা, আপনি আমাদের প্রতি সাদাকা করুন, দান করুন, আপনার দান হিসেবে অনুদান দিয়ে আমাদেরকে পুরোটাই দিয়ে দিবেন। এরপর ওয়াজ করলেন, ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদদিকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দানশীলদেরকে প্রতিদান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনিময় দান করেন। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তার পরিবার এখন খুবই কষ্টে আছে, তার আব্বা তার ভাইয়েরা খুবই কষ্টে আছে, এটা বুঝতে পারলেন। এ পর্যন্ত তিনি পরিচয় দেন নাই, এখন এই মুহূর্তে আর পরিচয় না দিয়ে পারা যাচ্ছে না। এবারে তিনি বললেন, কালাহালা আলিম তুম্মা ফাল তুম বিউসুফ ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন। কালা, ইউসুফ বললেন, হাল আলিম তুম্মা ফাল তুম বিউসুফ ওয়া আখিহি, তোমাদের কি মনে আছে, তোমরা কি জানো না তোমরা ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছিলে, তা কি তোমাদের জানা নেই? ইযা আনতুম জাহিলুন, যখন তোমরা জাহিল ছিলে, মূর্খ ছিলে। এটা দিয়ে তাদের দোষটাকে একটু হালকা করে দিলেন যে তখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে। কাজেই এটা দ্বারা বোঝা যায়, যদি কাউকে তিরস্কার করতে হয় কারো দোষের উপরে, তাহলে একটা দিকে তাকে বাঁচাবার রাস্তাও খুলে দিতে হয়। এখানে বোঝা গেল যে তোমরা কি করেছিলে ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে যখন তোমরা মূর্খ ছিলে, জাহেল ছিলে। কালু আইন্নাকা লা আনতা ইউসুফ, এবারে তার ভাইয়েরা বুঝতে পারলো, কারণ আগেই দেখা যাচ্ছিল যে চেহারাটা পরিচিত মনে হচ্ছে, মনে হয় যেন চিনা চেনা। এরপরেও যেহেতু ইউসুফকে আমরা কুয়ায় নিক্ষেপ করেছিলাম, সে এরকম ভাবে মিশরের অধিপতি হবে এটা তাদের কল্পনায় ছিল না, সেজন্য তারা এতদিন পর্যন্ত বলতে সাহস করে নাই। এবারে যখন ইউসুফ আলাইহিসসালাম বলেই ফেললেন যে তোমরা ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছিলে তা কি তোমাদের মনে আছে, যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, এবারে তার ভাইরা বলল, কালু আইন্নাকা লা আনতা ইউসুফ, তারা বলল, তাহলে আপনি কি ইউসুফ? কালা না ইউসুফ ওয়া হাযা আখি, ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি ইউসুফ এবং এই আমার ভাই বিনিয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে, ওয়া ইয়াসবির এবং সবর করে, বিপদ আপদে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের, আগে মুহসিনের ব্যাখ্যা আমরা করেছি, যারা একনিষ্ঠ ভাবে খালেস ভাবে তাওহীদের আলোকে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে বরবাদ করেন না, তাদেরকে সাহায্যই করে থাকেন। এজন্য বিপদ আপদে ধৈর্য ধারণ করলে উত্তম বিনিময় পাওয়া যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আল্লাহ নবীর একজন স্ত্রী, তার পূর্বের স্বামী ছিল আবু সালামা, আবু সালামা অত্যন্ত ভালো লোক ছিল। তিনি বলেন যে আবু সালামার মৃত্যুর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলেন আর বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন। উনি মনে মনে বললেন যে আবু সালামার চেয়ে ভালো কোনো লোক হয় না, এর চেয়ে ভালো লোক কোত্থেকে আসবে। তারপরেও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধারণ করতে বললেন, তিনি সবর করলেন। ঠিকই তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই সবরের বিনিময়ে আবু সালামা আমার পূর্বের স্বামীর চেয়ে আল্লাহ তাআলা ভালো লোককে মিলিয়ে দিলেন, আর তিনি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আয়াত স্পষ্ট করে দিচ্ছে, কদ মান্নাল্লাহু আলাইনা, হ্যাঁ আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এহসান করেছেন, দয়া করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি, জেনে রাখো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তাকওয়া অর্জন করে। তাকওয়া কাকে বলে? তাফসিরে ইবনে কাসীরের ভিতরে হুদাল্লিল মুত্তাকিনের তাফসির দেখবেন, ওখানে সুন্দর করে লেখা আছে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করালো তাকওয়া কি জিনিস, তিনি বললেন তুমি কি কাঁটাদার জঙ্গলে কখনো চলেছো? বলে হ্যাঁ চলেছি। বলে কেমনে চলো? কয়ে কাপড়গুলো গুটিয়ে নেই, মাথার দিকে লক্ষ্য করে যেন কাঁটায় আঘাত না লাগে, আবার নিচের দিকে তাকায় যেন কাঁটা পায়ে না ঢুকে, এরকম চতুর্দিকে শরীরে যেন কাপড়ে কাঁটা না জড়ায়, এরকমভাবে শরীরে না ঢুকে, মাথায় আঘাত না লাগে, পায়ে কাঁটা না ঢুকে, চতুর্দিকে একসঙ্গে সতর্কতা অবস্থায় চলতে হয়, এভাবেই কাঁটাদার জঙ্গলে চলার নিয়ম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে তুমি যেভাবে সতর্কতা অবলম্বন করো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলোকে পরিহার করে চলার ক্ষেত্রে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। ইন্নাহু মাইয়াত্তাকি, জেনে রাখো যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে, ওয়াসবির এবং সবর করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনিনদের আজরকে কখনো ধ্বংস করেন না। এজন্য সবর একটা বড় পরীক্ষা, সবর করতে পারা মুমিনের একটা বড় গুণ। কোরআনে বলা আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ফল ফসল ইত্যাদির উপরে দুর্যোগ দিয়ে আমি তোমাদের দেখব, পরীক্ষা করব। এই জন্য মুমিনদের অবস্থা হচ্ছে, মুমিনরা বিপদে পড়লে সবর করে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আর সুখের মুহূর্তে তারা আল্লাহকে স্মরণ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে। কাজে সুখে এবং দুঃখে সর্বাবস্থায় মুমিনরা আল্লাহর হামদ করে, শুকরিয়া আদায় করে। এই জন্য একটা হাদিসে বলা আছে, আজাবুন লিল মুমিন, একজন মুমিনের অবস্থা বড় আশ্চর্যজনক, ইন আসাবাহু দুররুন, যদি মুমিনের কোনো মুসিবত আসে সাবারা, তাহলে সে সবর করে, আল্লাহর হামদ করে। ওয়া ইন আসাবাহু খায়রুন, আর যদি কোনো সুখের মুহূর্ত আসে তখন সে খুশিতে আল্লাহকে ভুলে যায় না, বরং সে মুহূর্তে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে, ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করলো বা তার সম্পদ সন্তান সুন্দর হলো, ভালো হলো, বেশি হলো, এ দিয়ে সে আল্লাহকে ভুলে যায় না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্য মুমিনদের কোয়ালিটি এটা বড় গুণ। কোরআনে আরেকটা আয়াতে বলা হয়েছে মুমিনদের কয়েকটা বিশেষ গুণ, সেখানে বলা আছে প্রথমে আস-সাবিরিন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, মুমিনদের গুণ আস-সাবিরিন। এক নম্বর হচ্ছে সাবিরিন, তারা সবর করে, বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি ইমানে অবিচল থাকে, তারা ইমান হারা হয়ে যায় না। ইমান হারা হয়ে তো লাভ নেই কিছু। একটা মহিলার একটা বাচ্চা মারা গেল, সে কবরের কাছে গিয়ে একটা ঝুপড়ি তৈরি করে ওখানে কান্নাকাটি করতে লাগলো, কয়েকদিন কান্নাকাটি করার পরে কতদিন কানবে আর। এরপরে কান্নাকাটি করা শেষ হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, এখন তার সবকিছু গুটিয়ে যখন রওনা হচ্ছে, তখন একটা আওয়াজ চলে আসলো, আচ্ছা এই মহিলা যেটা হারিয়েছিল তা কি পেয়েছে? তার একজনে বলে যে না পায় নাই তো পায় নাই, বরং ধৈর্য ধারণ করলে যে সওয়াবটা হতো তাও সে হারিয়েছে, বাচ্চাকেও হারিয়েছে, এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে একটা সুন্দর বাচ্চা দান করতে পারত বা তাকে আজর দিত, আখেরাতে সওয়াব দিতেন, এটাকেও সে হারিয়েছে। এজন্য হাই হুতাশ করা, অধৈর্য হয়ে যাওয়া, বিপদে ভেঙ্গে পড়া, এটা মুমিনদের কোন বৈশিষ্ট্যই নয়। এই জন্য মুমিনদের গুণ বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে, কোন আরেকটা আয়াত বলা আছে আস-সাবিরিনা, এক নাম্বার গুণ হলো সাবিরিন, তারা সবর করবে। আস-সাদিকিনা, দুই নাম্বার গুণ হলো সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। আস-সাদিকিনা, তিন নাম্বার হলো আল-কানিতিন, তারা সবসময় বিনয়ী হয়ে থাকবে, আল্লাহর দরবার রুজু করে থাকবে। আল-কানিতিনা, আল মুনফিকিনা, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যার যেরকম আছে এর থেকে ব্যয় করবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা ভোর রাত্রে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে ইস্তেগফার করবে। কোরআনের আরাকায়াতে বলা হয়েছে এরকম বহু জায়গায়। সবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন সবর করার জন্য, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে মুমিনদের দরজা বলন্দ করেন। আপনার জন্য আল্লাহর কাছে বরাদ্দ করা আছে এই স্তরে আপনাকে পৌঁছাবেন, কিন্তু আপনি ইবাদত দিয়ে সেই পর্যন্ত পৌঁছতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ দিবেন। সন্তানদের মাধ্যম হতে পারে, সম্পদের মাধ্যম হতে পারে, নিজের ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে, এবং তারপরে সবর করার তৌফিক দান করেন, এবং সবরের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহর সেই নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে যেতে পারে। এজন্য কোরআন বলছে কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মান ইহসান করেছেন, দয়া করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, এটা শুধু আমাদের জন্যই না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অর্জন করে চলবে, ওয়াসবির এবং সবর করবে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুহসিন বান্দাদের আজরকে, তাদের পাওনা, তাদের প্রাপ্যকে আল্লাহ তাআলা কখনোই বরবাদ করেন না। এ ওয়াজ করলেন তার ভাইদেরকে। এবারে তার ভাইয়েরা বলল কালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লা খাতিন। কালু, ইউসুফের ভাইয়েরা যখন তার পরিচয় জানতে পারল, তারা বলল তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের উপরে অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ওয়া ইন কুন্না লা খাতিন, যদিও আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, আমাদের থেকে আপনাকে অনেক ঊর্ধ্বে তুলে নিয়েছেন। ভুল যখন কেউ স্বীকার করে তখন আর তাকে তিরস্কার করা, তাকে শাস্তি দেওয়া, এটা আর ঠিক হয় না। এটাই আমাদের আলোচ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যে আজকের সামনে যেটা ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের ভাইয়েরা অন্যায় স্বীকার করে তখন কি বললেন, এখন এরা মুঠের ভিতরে, এই ভাইগুলো সেই ভাই যারা ইউসুফকে নানানভাবে কষ্ট দিয়েছে, মারধর করেছে, এবং শেষ পর্যন্ত অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল, সেই ভাইগুলো যারা তার ছোট ভাইকেও নির্যাতন করেছে, তাদের কথার থেকেই প্রকাশ পেয়ে গেছে। এইভাবে যারা অন্যায় করেছিল সেই শত্রুগুলো এখন হাতের মুঠোর মধ্যে, যেই কোনো শাস্তি দেওয়া যেতে পারে। এরকম যখন শত্রু হাতের মুঠের মধ্যে থাকে তখন শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়া, এটাই কোরআনের শিক্ষা। কোরআন বলছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই, এখন যদি আমি একটু হুকুম দেই তোমাদের সব জেলখানা ঢুকিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি তা করছি না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো প্রতিহিংসা নেই, আমার কোনো ঘৃণা নেই, আমার তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, বরং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, আমি সেই দোয়াই করছি। ওয়াহুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় অত্যন্ত দয়ালু, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কোরআনুল কারীম এই জন্য এই সুরার এই তাফসীর থেকে বুঝবেন যে শত্রুকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে যদি আপনি ক্ষমা করতে পারেন তখন এটা হলো সবচেয়ে বড় শক্তি, বড় বীরত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন তখন সাহাবায়ে কেরাম প্রায় 10,000 সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের একটা ইশারা একটা ইঙ্গিতের অপেক্ষায় 10,000 তরবারি উন্মুক্ত হয়ে আছে। মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন তাদেরকে আগেই বলা ছিল যারা ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে তাদের কিছু বলা হবে না, যারা খানায় কাবার সামনে নিরস্ত্র অবস্থায় অবস্থান করবে তাদের কিছু করা হবে না, এমনি ভাবে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে, আবু সুফিয়ান মক্কার নেতা কাফেরদের নেতা ছিল, ওই আগের রাতে ইসলাম গ্রহণ করেছে যে কারণে তার ঘরকে নিরাপত্তা হিসাবে ঘোষণা করলেন, এই কয়েকটা জিনিস যারা করবে তাদের কিছু বলা হবে না, তবে যারা যুদ্ধ করার জন্য আসবে তাদেরকে ছাড়া হবে না। মক্কার লোকেরা বুঝলো যে এখন আর যুদ্ধ করার সুযোগ নেই, তারা খানায় কাবার সামনে এসে আশ্রয় নিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার খানায় কাবায় প্রবেশ করলেন, লাঠি দিয়ে ইঙ্গিত করলেন মূর্তিগুলোর দিকে, মূর্তিগুলো এক একটা করে ভেঙে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে। এই আয়াত পড়ছেন আর ইঙ্গিত করছেন এক এক মূর্তি ধবাস করে পড়ছে আর ভেঙে যাচ্ছে, মূর্তি পরিষ্কার করা হলো। এরপরে তিনি জনসমক্ষে আসলেন, এসে বললেন ওহে মক্কার নেতারা, আমার চাচারা ভাতি যারা, এরা কারা? এরা সেই লোকগুলো যেই লোকগুলো ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল, ইসলামের প্রথম শহীদ নারী আম্মার ইবনে ইয়াসারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চরম নির্যাতন করে হত্যা করেছিল। এই লোকগুলো সেই লোক যেই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় উটের নারী ভুরি তার গলায় চাপিয়ে দিয়েছিল, যেখান থেকে আল্লাহর রাসূল উঠতে পারছিলেন না, মা ফাতেমা এসে নামিয়ে দেওয়ার পরেই তিনি উঠতে পেরেছিলেন। এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গ্রাহ করেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাকে বের করে নিয়েছিলেন। এই লোকগুলো এখন সামনে একটু ইঙ্গিত দিলে পরে 10,000 তরবারি তাদের ফয়সালা করে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদেরকে ইঙ্গিত করে বললেন ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কিরকম ব্যবহার কিরকম আচরণ আশা করছো? বলার সুযোগ পেলে একটু সাহস হয়, তারা বলল আমরা একজন আদর্শবান চাচা, আদর্শবান ভাতিজা, আদর্শবান ভাইয়ের থেকে যেটা আশা করা যায় তাই করছি, আমরা তোমাকে যেভাবে আগে পেয়েছি আমরা সেই আচরণ তোমার থেকে আশা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত পড়ার বললেন, আজকে আমি সে কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, যখন তার ভাইয়েরা তার সামনে উপস্থিত হলো তাদের ভুল স্বীকার করেছিল, সেদিন তিনি যেভাবে তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন আজকে আমি তা তোমাদের সম্পর্কে সে কথাই বলছি। আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন আজকে তোমাদের ব্যাপারে তাই বলছি। এরপরে তিনি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো হিংসা নেই, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি অত্যন্ত দয়ালু। ইযহাবু আনতুমুত তালাকা, যাও তোমরা সকলেই চলে যাও নিজ নিজ ঘরে চলে যাও, তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এটাই হচ্ছে মুমিনদের সিফাত, ক্ষমতায় গিয়ে হত্যা করা, ক্ষমতায় গিয়ে বিচার করা, এটা খুব সহজ, কিন্তু ক্ষমতায় গিয়ে অধীনস্থদেরকে ক্ষমা করে দেয় এটা কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দান করেছেন। তবে ক্ষমার ক্ষেত্রে আবার শর্ত আছে, যদি কাউকে ক্ষমা করে দিলে সে আপনার সরলতাকে দুর্বলতা মনে করবে, বা সে আবার চক্রান্ত করবে, অথবা তার ক্ষমা দিয়ে পর্যন্ত চলে যায় যা ক্ষমার অযোগ্য, তার বিচার করা যেতে পারে। মক্কার এই সাধারণ ক্ষমার সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করেন নাই, 13 জন বা 14 জন লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে বললেন এদের ক্ষমা নেই। অবশ্য পরবর্তী তারা যখন বিভিন্ন জায়গা থেকে গোপনে এসে ইসলাম গ্রহণ করেছিল, অনেককে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন ছিল ইবনু খাতাল, সে আল্লাহর নবীকে গালিগালাজ করার জন্য, সমালোচনার জন্য 2টা বান্দি খরিদ করেছিল, গায়িকা নায়িকা। এই লোকটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেখানে বাস সেখানে মেরে ফেলো, কারণ নবীকে গালি দেওয়া এমনি সাধারণ অপরাধ ভিন্ন, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালিগালাজ করে, নবীকে গালিগালাজ করে, কোরআন করিমকে গালিগালাজ করে, সেই ব্যক্তিকে ক্ষমা করা যায় না। ধরা পড়ার আগে যদি তওবা করে ভিন্ন কথা, ধরা পড়ার পর এদের ক্ষমা করার অধিকার আল্লাহ তা দেন নাই। এই জন্য একটা কিতাব আছে সওয়ারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালিগালাজ করবে, উপহাস করবে, মজাক করবে, সমালোচনা করবে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। এই জন্য মনে রাখবেন, আজকে বিশ্বে যখনই কোনো ব্যক্তি কোনো মুসলমান নামদারি মুরতাদ বিশ্বের কুফফাদের কাছে সমাদৃত হতে চায়, তাদের আস্থা ভাজন হতে চায়, তখন তার সহজ কাজ হল নবীর বিরুদ্ধে লিখে দেওয়া, ইসলামকে গালিগালাজ করা, আল্লাহকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া। সেজন্য ইসলামের এই ব্যাপারে কঠোর আইন আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমালোচনা করে, সে ব্যক্তিকে সাধারণ ক্ষমতার আওতায় আনা যাবে না, বরং তাকে কতল করে ফেলতে হবে। এজন্যই আমি বলেছিলাম যে আল্লাহর রসুলকে নিয়ে দেশে যারা নাটক করে, এই যে কোথায় যেন মানিকগঞ্জের যে স্কুলের হেডমাস্টার, একটা হিন্দু সে পড়াচ্ছিল ইসলামিয়াত, কি দুর্ভাগ্য এই জাতির, ইসলামিয়াত পড়াচ্ছে একটা হিন্দু, ধর্মীয় ওস্তাদ শিক্ষক, হিন্দু পড়াচ্ছে ইসলামিয়াত, সেই ইসলামিয়াতের ক্লাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে গালিগালাজ করেছে, যে কারণে ছোট ছোট বাচ্চারা, প্রাইমারির বাচ্চারা গিয়ে তারপরে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, এবং এখন শাসপুর ওই এলাকার মুসলমানদের চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাকে গ্রেফতার করে এখন জেলে আছে। আমি ওলাকার আলেমদেরকে বললাম, তোমরা আন্দোলন করে ভুল করেছ, বরং ওর বিচার ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করবে, আল্লাহর রাসূলের সমালোচনা করবে, সে ব্যক্তি যে হোক না কেন পৃথিবীর জমিনে থাকা তার অধিকার মোটেই নাই, তাকে কতল করে ফেলতে হবে। এজন্য মনে রাখবেন, আমি মুমিনদেরকে বলবো, এই বাংলাদেশের জমিনে তোমরা ঢাকায় বসবাস করছো, এখান থেকে তোমাদের দায়িত্ব আছে সারা বাংলাদেশের কোন জায়গায় যদি আমার রাসূলকে গালিগালাজ করে তাকে কতল করে তোমাদের তরিখান ইনশাআল্লাহ আছে কিনা ইনশাআল্লাহ। এই মানিকগঞ্জের এই শয়তান মাস্টার যদি জেলখানা থেকে মুক্তি পায় তাকে কতল করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। রাসূলকে গালিগালাজ করবে আর বাংলার জমিনে মুমিনদের জমিনে থাকবে, বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। বলছিলাম সাধারণ ক্ষমা আছে ঠিক, কিন্তু সেই ক্ষমা সবার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত ঘোষণা করে তারপরে কিছু লোক ক্ষমা করেন নাই। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ হাদিস, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবনে খাতাল তো কাবার গিলাব ধরে ঝুলে আছে ক্ষমার জন্য, কাবার গিলাব ধরেছে নিরাপত্তার জন্য, কাবার কাছে কি করা যাবে? বুখারী শরীফ হাদিস পড়ুন, পুরো লেখা আছে পরিষ্কার, ফাত্তুলহু, ওকে ওখানে কতল করে ফেলো, তাকে ক্ষমা করা হয় নাই। কাজে মনে রাখতে হবে, এই ক্ষমা সব জায়গায় ইসলামে, যেমন ক্ষমার ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी हैं। मुस्लिम देर एक वैशिष्ट आछे, एक दिके आमरा फूल, फूलेर मतो सुकमल सुप्रीत, আর একদিকে হাম তলোয়ার ভি হ্যায়। কোরআন মুমিনদের সিফাত বয়ান করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গীদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, যেই সমস্ত কুফফাররা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের ক্ষতি করার ইচ্ছে করে, তাদের বিরুদ্ধে মুমিনরা কঠোর হবে। রুহামাও বাইনাহুম, পরস্পরে তারা আবার নরম হবে। এটাই মুমিনদের সিফাত বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 54 নম্বর আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি তোমরা সব মুরতাদ হয়ে যাও, ইসলাম থেকে সরে যাও, আল্লাহর কোনো ঠিকানাই তোমাদেরকে দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইরতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের যে ব্যক্তি ইসলাম থেকে আল্লাহর দিন থেকে সরে যাবে তাতে আল্লাহর কিছু আসে যায় না। কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক দল মানুষ তৈরি করবেন, এমন এক জাতি সৃষ্টি করবেন যেই জাতির কোয়ালিটি হবে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ওই ছয়টা কোয়ালিটি আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন, ছয়টা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আছে, তারা আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হবে। কাজী মনে রাখতে হবে, আজকে একদিকে যেমন আমরা ইসলামের এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, অপরদিকে আমাদের এটা মনে রাখতে হবে এইগুলো নিয়ে আবার ইসলামের দুশ্মনরা তারা আমাদেরকে সবক দেয় যে ইসলাম শান্তি ধর্ম, আমরা বোম মেরে তোমাদের মেরে ফেলবো, কাশ্মীরে তোমাদের হত্যা করা হচ্ছে, ইরাকে মারা হচ্ছে, ফিলিস্তিনে মারবো, সব জায়গায় আমরা মারতে থাকো, তোমরা মার খেতেই থাকো আর সবর করতে থাকো। আর মুসলমানদের মধ্যেও একদল ইহুদি খ্রিস্টানদের দালাল আমি আজকে লক্ষ্য করছি, যখনই আমরা কখনো এই ফিলিস্তিনি মুসলমানদের কথা বলি, কাশ্মীরি মুসলমানদের মজলুমদের কথা বলি, ইরাকি মুসলমানদের কথা বলি, তখন একদল এই দেশের আলেম নামধারী এবং টুপিদারিওয়ালা কিছু দিনদার মুত্তাকি পরহেজগার নামধারী লোকেরা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা তখন জঙ্গিবাদের গন্ধ পায়। আমি পরিষ্কার করে দিচ্ছি, কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, মজলুম মুসলিমদের কথা বলতে গিয়ে যদি তোমাদেরকে কোন ব্যক্তি কালারিং করতে চায়, তাদেরকে পরিষ্কার জানিয়ে দাও এগুলো সব ইহুদি খ্রিস্টানদের দালাল। আজকে মনে রাখতে হবে মুসলমানদের উপরে কি জুলুম হচ্ছে, অন্যায় হবে। ইরাকের লোকেরা কি হামলা করেছিল কোথাও, কেন সেখানে হামলা করা হলো, কাশ্মীরি মুসলমানদের কি অপরাধ ছিল, ফিলিস্তিনি মুসলমানদের কি অপরাধ, বরং এরা তো ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, আজকে সেই ইহুদিরা এই নিরপরাধ মুসলমানদের হত্যা করছে। আর এদের পক্ষে কথা বললে পরে, এদের পক্ষে কথা বললে পরে কিছু লোকেরা এটাকে সন্দেহের চোখে দেখে। আল্লাহর কাছে তওবা করো মুসলমান, আল্লাহর কাছে রুজু করো। সেজন্য আমি এই বিষয়গুলো আলোচনা অন্য সময় করেছি। আমি আজকে যেটা বলতে চাই, কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে একদিকে ইসলাম উদ্বুদ্ধ করছে, যখন শত্রু তোমার হাতের মুঠোর মধ্যে থাকে তখন তাকে ক্ষমা করে দাও, আর যদি মুঠোর মধ্যে না আসে শত্রু বিজয়ী থাকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটা এখানে না যে ওরা আমাদের মারতে থাকুক আমরা ক্ষমা করে দেই, এটা বলা হয় না এখানে। যতদিন পর্যন্ত মক্কা বিজয় না হয়েছে, যুদ্ধ চালিয়েছেন, মক্কা বিজয় হয়ে গেছে, শত্রু পরাজিত মুঠের ভিতরে, এখন তাদের ক্ষমা করা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বাল লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইযহাবু বিকামীসি হাযা। এবারে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার এই জামাটা নিয়ে যাও, ইযহাবু বিকামীসি হাযা, আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, আব্বাজানের চেহারায় এই জামাটা লাগিয়ে দাও, ইয়াতি বাসীরা, আমার আব্বার চক্ষু দৃষ্টিশক্তি ফিরে আসবে। আগে আলোচনা করা হয়েছিল তার চোখ সাদা হয়ে গিয়েছিল, সেটা বললেন যে এটা ফিরে দিলে পরে চোখ ভালো হয়ে যাবে। ওয়াতুনি বি আহলিকুম আজমাইন, এবারে যাও তোমরা গিয়ে তোমাদের সব পরিবারকে এখানে নিয়ে আসো, তোমাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে মিশরে চলে আসো। আজকে এ পর্যন্ত হলো, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর পরে যে আলোচনা, এখান থেকে ইউসুফের ভাইয়েরা যখন জামানে রওনা হলো, ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের কি প্রতিক্রিয়া এবং তারপরে আসা, এই বিষয়গুলো আলোচনা আসবে, এবং এর উপর ভিত্তি করে কারামাতুল আউলিয়া এবং মুজেজা এগুলোর সম্পর্কে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কারণ আমরা একদিকে আউলিয়াদের কারামতকে স্বীকার করব, কারামতের আউলিয়া হক এটা আমরা বিশ্বাস করব, কিন্তু কারামতের নামে এখন নতুন নতুন শরিয়ত অমুকের স্বপ্ন অমুকের বুজুর্গ অমুকের কারামত এগুলোকে আমরা বরদাস্ত করব না। এই জন্য কোরআন সুন্নার আলোকে আগামী সপ্তাহে এই সুরার তাফসিরের ভিতরে কারামত সম্পর্কে আলোচনা আসবে। কারণ ইউসুফ আলাইহিসসালাম যখন জামা নিয়ে পাঠাচ্ছেন সেই সময় ইয়াকুব আলাইহিসসালাম ওখানে বসে বলছেন সামনে আলোচনা আসবে, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করুন, সমস্ত বাতিল থেকে পরহেজ করার তৌফিক দান করুন।